السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের এই বৈঠকে আপনাদের সামনে কিছু দুনিয়াদারির কথা আলোচনা করব। বহু মানুষ আছে যারা দুনিয়াদার, দুনিয়াদার হতে নিষেধ না, কিন্তু সেই সাথে দিনদার হতে হবে। দিনদার দুনিয়াদার, দিন দুনিয়া দুটোই চাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কারুনের সম্প্রদায় যখন কারুনকে বলেছিল, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ তোমাকে যা দান করেছেন তারই মাধ্যমে সেগুলোকে ওসিলা বানিয়ে আখেরাতের ঘর কামনা করো। দুনিয়া ছাড়া আখেরাত হবে না, দুনিয়া হচ্ছে আখেরাতের মাজরা। মাজরা মানে বুঝতেই পাচ্ছেন, মাঠ ক্ষেত যেখানে ফসল ফলানো হবে। যে ফসল আপনি কাটতে পারবেন কখন? কেয়ামতের মাঠে, কেয়ামতে আপনি সেই ফসল কাটতে পারবেন। দুনিয়া এই মাঠে আপনাকে ফসল লাগিয়ে নিতে হবে, আখেরাতের ফসল। সুতরাং দুনিয়াদারি করতে হবে। কিন্তু দুনিয়াদার কাকে বলা হয়? যে দিনদারিতে কম অথচ দুনিয়াদারিতে বেশি। দিনদারিতে নেই, দুনিয়াদারিতে আছে। দেখবেন অনেক মানুষ সকালে ফজরের সময় নামাজে ওঠে না, ফজরের নামাজের জন্য উঠতে পারি না। কিন্তু যদি তাকে সেই সময়ে বাস ধরতে হয়, ট্রেন ধরতে হয়, কিংবা পাড়াগ্রামে হাল নিয়ে যেতে হয়, গরু নিয়ে যেতে হয়, গরুকে খেতে দিতে হয়, কিংবা অন্য কোনো কাজ থাকে দুনিয়াদারির কাজ, তখন ঠিক উঠতে পারে, তখন কোনো সমস্যা হয় না। কিন্তু ফজরের নামাজের সমস্যা হয়। দুনিয়াদার দিনের ক্ষেত্রে যদি বলা হয় যে ভাই পাঁচ টাকা দান করো, দেখবেন বেরোয় না, বের হয় না, পকেট থেকে বের হতে চায় না। আর দুনিয়ার ক্ষেত্রে যদি বলা হয় তখন সে পাঁচশো টাকা দিতে পারে। দিনদার আর দুনিয়াদার দিনের কাজে ব্যয় করে না, দুনিয়ার কাজে ব্যয় করে। দিনের কাজ করতে সে গড়িমুষি করে, অলসতা করে, কিন্তু দুনিয়ার কাজে তার কোনো অলসতা নেই। এমনও মানুষ আছে যাদেরকে বলা হয়েছে হিমারুম বিন নাহারি ও জিফাতুম বিন লাইল, রাতে গাধার মতো খাটে আর কি বলে, দিনে গাধার মতো খাটে আর রাতে মরার মতো ঘুমিয়ে যায়। ব্যাস, সমস্যা নেই, ঠিক আছে, তোমার কাজ আছে তুমি করো, সারাদিন কাজ করো, রাত্রে ঘুমাও, কিন্তু আল্লাহর যে হক আছে, আল্লাহর যে অধিকার আছে, দিনের যে একটা কাজ আছে সেই কাজ কই। মানুষ কিন্তু শুধু দুনিয়াদার হলে চলবে না, তাকে দিনদারও হতে হবে। অনেক সময় দেখা যায় যে মানুষের চলার মতো বেশ অর্থ আছে, সচ্ছল অবস্থা, রুজি রোজগারের সুন্দর ব্যবস্থা আছে, তবুও সে অতিরিক্ত অর্থের জন্য অক্লান্ত পরিশ্রম করে, খুব খাটে, খুব মেহনত করে, আর পয়সা কামায় আর পয়সা কামায়। হালাল পথ না পেয়ে অথবা হালাল পথে ধনাগম কম দেখে হারাম পথকে উৎকৃষ্ট পথ বলে গ্রহণ করে নি, দেখে না যে আসছে কোন পথে, এটা দেখে না। যে আপসে আতা হয় আনে দো, যেটা আসছে নিয়ে নাও, কি পথে আসছে দেখার দরকার নেই, হালাল হারামের তমিজ নেই। এইভাবে সে পয়সা কামিয়ে যায়। মনে প্রশ্ন জাগে, মানুষ হারাম উপার্জনে উদ্বুদ্ধ হয় কেন? কেন সে হারাম খায়? কেন সে হারাম বাছে না? বিলাসিতা যখন মনে প্রাণে অনুপ্রবেশ করে, যখন সে নিজেকে ভাবে যে আমাকে একটা বিল্ডিং করতে হবে, একখানা গাড়ি কিনতে হবে, বাড়িতে এই করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তখন কি করে? এই লোভ যখন মানুষের মনে অনুপ্রবেশ করে তখন মানুষ অর্থ লোলুপতার শিকার হয়, অর্থ লোভের শিকার হয়, লোভ হয় তখন, টাকা টাকা লোভ, টাকা নোট দেখলেই জিভ দিয়ে লালা পড়ে, লাল পড়ে, আর তখনই অর্থ উপার্জনের জন্য উপায় ও কৌশল অবলম্বন করে। বিলাসবহুল পরিবেশের বিলাসিতার প্রতিযোগিতায় মানুষ নিজেকে পশ্চাদবর্তী করতে চায় না। যখন আশেপাশে দেখে সবাই আগিয়ে যাচ্ছে, সবারই বাড়িটা সুন্দর হচ্ছে, তখন আমার বাড়িটা সুন্দর হবে না কেন? আমারটাও সুন্দর করতে হবে, কিন্তু সুন্দর করতে টাকা চাই। তখন টাকা কোন দিক থেকে আনবো দেখে না, চোখ বন্ধ করে যেখান থেকেই সে পাবে সেখানে সে হাত বাড়ায়, যেখানে সে হাত পাতলে পাবে সেখানে সে হাত পাতে, যেখানে টাকা হবে সেখানে টাকার চাল চালে, সে দেখে না সেটা হালাল না হারাম। বিলাসিনী অর্ধাঙ্গিনীর বিলাস সামগ্রী সংগ্রহ করতে তাকে ধন অর্জনের পথ অবলম্বন করতে হয়। অনেক সময় স্ত্রী প্যার প্যার করে সবসময়, হ্যাঁ অমকের আছে তমকের আছে, তোমার ওই ভাই দেখো কত সুখী, তোমার দোলা ভাই কত সুখী, তুমি তোমার কিছুই নেই, তোমার মনোদ নেই, তোমার এই নেই, তোমার সেই নেই। এবারে বইয়ের কথাতে আপনি উদ্বুদ্ধ হয়ে তখন কি করবেন? হ্যাঁ একজন ভালো পুলিশ অফিসার, সে ঘুষ খায় না, কিন্তু বউ যখন বলে দেখো অমুক পুলিশকে দেখো অমুক কেমন ঘর বাড়ি সব ইত্যাদি বানিয়ে নিল, আর তোমার কিছুই নেই, ওর বাংলা বাড়ি তোমার কিছুই নেই, বলে ও অমুক ঘুষ খায়, এবার তুমি খেতে খোঁজো কি? এটা তো ঘুষ বলে না, একটু কি বলা হয় বকশিস, তুমি যদি বকশিস খাও তো খরচিটা কি? এবার বইয়ের কথায় উদ্বুদ্ধ হয়ে সেই পুলিশ অফিসার, সব পুলিশ অফিসার কি খায়? ঘুষ খায়, ঘাসের মতো ঘুষ খায় একদম। আর তখন সেই বিলাসিতা স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে ঘুষ খায় এবং হারাম পথে ঘর বাড়ি করে ইত্যাদি। আর সেই সময় হালাল পথ না পেলে অথবা হালাল পথে উপার্জন কম দেখলে হারাম পথকে বেছে নেয়, মন চায় না যে কেউ গরিব হোক, চায় না, সত্যি মন চায় না, গরিব কেউ গরিব থাকলে চায় না। অথচ সীমালঙ্ঘনকারীরা ধনবত্তা থেকে গরিবই অনেক ভালো, সীমালঙ্ঘনকারী ধনবত্তা থেকে গরিবই অনেক ভালো। তার মানে আপনি বড়লোক হবেন, বড়লোক করে আপনি সীমালঙ্ঘন করবেন, হালাল হারাম তমিজ করবেন, তার থেকে গরিব থাকা বেশি ভালো না? নিশ্চয়ই গরিব থাকা বেশি ভালো। এই জন্য আপনারা শুনেছেন কেয়ামতের দিনে গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে, কেন? এই জন্য হিসাব লাগবে, তুমি সীমালঙ্ঘন করেছো ধনী সাহেব, দুনিয়াতে বহু সুখ লুণ্ঠন করেছ, এখন তার হিসাব দাও। আর গরিব মানুষ সে বেচারি ধন নেই, তার হিসাব লাগবে না, তার জাকাত নেই, তার কোনো হিসাব নেই। এই জন্য বলা হয়েছে ভালো, আসলে মন ধনী হলে সেটাই যথেষ্ট, তা না হলে পৃথিবীর সম্পদ তার জন্য যথেষ্ট নয়। মন হচ্ছে মনের কাছে, আপনাকে যদি সন্তুষ্ট না হন আপনি, আপনাকে সন্তুষ্ট না করা হয় তো আপনি যতই ধন কামান না কেন প্রাণ ভরবে না, জান ভরবে না, বুঝতেই পাচ্ছেন। এই দুনিয়ার যার মন ধনী সেই আসলে প্রকৃত ধনী, নচে সারা পৃথিবী পেয়েও তার ধন পিপাসা মিটবে না, ধনী হয়েও নিজেকে সে দরিদ্র মনে করবে। আসলে ধন পিপাসা পানি পিপাসা থেকেও কঠিনতর, পানি যে পেঁয়াজ লাগলে আমরা পানি খাই, পেঁয়াজ মরে যায়, কিন্তু ধন পিপাসা যখন লাগে তখন সেই পিপাসা যত খান তত না মরতে চায় না। গরম পানি খেলে পেঁয়াজ মরে, খুব বেশি ঠান্ডা পানি খেলেও পেঁয়াজ মরে না, ঠিক ওইরকম ধন পিপাসা আপনি খাবেন কিন্তু আপনার পিপাসা মরবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবাজারকে, আবু যারকে, ইয়া আবু যার আতারা আন্না কাসরাতাল মালি হুয়াল গিনা, তুমি কি মনে করো যে বেশি মাল থাকলে তুমি মালদার বড়লোক ধনী? না, ইন্নামাল গিনা গিনাল কলব, আসল ধনবত্তা হলো হৃদয়ের ধনবত্তা, মনের ধনবত্তা। মন যদি তোমার ধনী হয় তোমার বেশি মাল ধন না থাকলেও তুমি ধনী, আর মন যদি তোমার গরিব হয় বল ফাকর ফাকরুল কলব, তোমার কলব তোমার হৃদয়ের যদি দরিদ্রতা থাকে দারিদ্র থাকে তাহলে তুমি আসলে দরিদ্র, তুমি আসলে গরিব। মান কানাল গিনা ফি কলবিহি ফালা ইয়াদুরুহু মা লাকিয়া মিনাদ দুনিয়া, যার হৃদয়ে ধনবত্তা থাকবে সে দুনিয়া সাজ সরঞ্জাম পেলো চাই না পেলো কোনো সমস্যা নেই। মান কানাল ফাকরু ফি কলবিহি ফালা ইউগনিহি মা আকসারা লাহু ফি দুনিয়া, আর যার হৃদয়ে যার মনের ভিতরে দারিদ্র থাকবে দরিদ্রতা থাকবে গরিবই থাকবে, দুনিয়া যত সম্পদ পাক না কেন সে গরিবই থাকবে। বহু দেখবেন বিল্ডিং আছে তবুও সে ছেঁড়া ফাটা লুঙ্গি পড়ে বেড়াচ্ছে, আছে না নেই মানুষ আছে খায় না, বড়লোক মানুষ আপনি দেখবেন ইচ্ছা করলে সে মোটর সাইকেল কিনতে পারে গাড়ি কিনতে পারে না, হাত করবে না, ব্যাংকে ব্যালেন্স আছে, যাবে ওই বাসে যাবে, বাসে সে হ্যাঁ কষ্ট করে কতবার হেঁটে যাবে, অনেক জায়গাতে পয়সা খরচ করবে, রিক্সায় যাবে না হেঁটে যাবে, আছে না নেই এরকম। মানে পয়সা গুনে গুনে রাখে, এরা সিন্ধুকের কাছ থেকে পয়সা ধার নেয়, অপরের কাছ থেকে তো নেওয়ার দরকার নেই, কারণ নিজের পয়সা আছে, নিজের পয়সা আছে কোথায়, সিন্ধুকে আছে, সিন্ধুকের কাছ থেকে ধার নেয়, ধার নেয় মানে কি কখন সেটা পূরণ করব, কখন আমি 500 টাকা বের করেছি আবার কখন 500 টাকাটা পরিপূর্ণ করব, সব সময় এই ধান্দা থাকে। যদি মনের ভিতরে গরিবই থাকে তাহলে মুশকিল, সেটা দূর করা বড় কঠিন। ওয়াইন্নামা ইয়াদুরু নাফসাহু শুহা, আসলে কৃপণতা কার্পণ্য মানুষের ক্ষতি করে আর তার ফলে সে ক্ষতিগ্রস্ত হয়, এই উপদেশ দিয়েছেন আবু যারকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাংলায় একটা প্রবাদে আছে যে বিত্ত হতে চিত্ত বড়, বিত্ত হতে চিত্ত বড়, বিত্ত মানে কি ধনসম্পদ, আর চিত্ত মানে হৃদয় মন, তো ধনসম্পদ থেকে যার মন বড় সেই আসলেই বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাদ আফলাহা মান আসলাম ওয়া রুযিকা কাফাফান। আসলে সুখী মানুষ, ধনী মানুষ সেই যে সফল কাম। সফল কাম হবে তিনটে জিনিসে, যে ইসলাম গ্রহণ করেছে মুসলমান সে হচ্ছে সফল কাম, আল্লাহু আকবার, দীন এবং দুনিয়াতে, এই দুনিয়াতে এবং পরকালে সেই হচ্ছে সফল যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। ইসলামের মধ্যে শান্তি আছে, ইসলামের মধ্যে সুখ আছে, ইসলাম গ্রহণ করার পর রুজিকা কাফাফান, সচ্ছল রুজি পেয়েছে, রুজির জন্য কোনো টেনশন নেই, তাকে কোনো চিন্তা করতে হয় না, প্রত্যেক দিন তার রুজি আলহামদুলিল্লাহ, তার ব্যবস্থা হয়, চাকরি আছে না, চাষবাস আছে না, যেমন কোনো ব্যবস্থা আছে, কাল কি খাব এই চিন্তা তার নেই, এর থেকে সুখী নাই বা হলো ধনী, নাই বা হলো তার বিশাল সম্পদ ইত্যাদি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, কিন্তু তাকে রুজির জন্য চিন্তা করতে হয় না, সকালে খেলে দুপুরে কি খাবো ভাবতে হয় না, আর দুপুরে খেলে রাত্রে কি খাবো ভাবতে হয় না, সব সময় সে আরামে নিজের সময় ব্যয় করতে পারে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারে। ওয়া কান্না আহুল্লাহু বিমা আতা, শুধু থাকলেই হয় না, সন্তুষ্ট হতে হবে, যা পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট হতে হবে। এখন আপনি যদি তাতে সন্তুষ্ট না হন তাহলে তো মুশকিল, যদি অপরের দিকে তাকান ওর কত হলো আমার হলো না কেন, আরব দিকে তাকান না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তানজুরু ইলা মান ফাওকাকুম, উপরের দিকে তাকায় না, নিচের দিকে তাকাও, উপরের দিকে তাকাইলে তুমি হাই নিঃশ্বাস ফেলে কষ্ট পাবেন মনের ভিতরে, যে ওর আছে আমার হচ্ছে না কেন, ও ভাইয়ের হলো আমার হলো না কেন, না নিচের দিকে তাকাও, তোমার থেকে যে বেশি গরিব তার দিকে তাকাও, তাহলে তুমি মনে কি পাবে, মনে বল পাবে, মনে সন্তুষ্টি পাবে, মনে তুষ্টি পাবে, অল্পে তুষ্টি পাবে। আর যদি পরের দিকে তাকাও তাহলে পরের দিকে যদি তাকাও যা আছে তাই নেই, আপনি মনের ভিতরে আফসোস করতেই থাকবেন, বুঝতেই পারবেন। মিশরের একজন খুব মানুষ, সে চেয়েছিল একজোড়া ভালো জুতো কিনবে, ভালো জুতা, সুন্দর জুতো, বেশ মজবুত জুতো, বেশ বহুদিন থেকে চেষ্টা করে করে বেচারে কিন্তু পয়সা কামিয়ে কামিয়ে জোগাড় করতে পারে না, ভালো জুতো পয়সা জোগাড় হয় না। এইভাবে একদিন মসজিদ থেকে, কায়রোর কোন মসজিদ থেকে নামাজ পড়িয়ে নামাজ পড়ে বের হচ্ছে, হঠাৎ করে দেখছে দরজার সামনে এক লোক ভিক্ষা করছে যার দুটো পাই নেই, বলছে যখন আমি দেখলাম এই মানুষের দুটো পাই নেই তখন আমি মনে মনে কল্পনা করলাম, হায় আল্লাহ তুমি আমাকে দুটো পা আমার বহাল তবিয়তে রেখেছ, আমার ভালো এক জোড়া জুতো যদি নাও হয় তাতে আমার দুঃখ নেই, বেচারি পা নেই, জুতো পরার পাই নেই, তাতেও সে বেচারি জীবন যাপন করছে, আর আমি আমি আমি তো জুতো চাচ্ছি, আমার তো দুটো পা আছে, যাক যেমন করে যেমন জুতো হবে হোক আমার কাল চলে যাচ্ছে। দেখেন উপর দিকে তাকালে যে অমুক ভালো জুতো পড়ছে আমি জুতো পারলাম না, কিন্তু নিচের দিকে তাকান যার পাই নেই তার অবস্থাটা বোঝেন। মোট কথা হলো কি, যে যদি আপনি নিচের দিকে তাকান তাহলে আল্লাহর নিয়ামতের কদর, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করতে পারবেন। আপনার দেহের ভেতরে কত নিয়ামত আছে অনেক মানুষের নেই, আপনার দেহের ভেতরে কোন রোগ নেই অপরের আছে, সেটা তাকান, যে বেশি সুস্থ তার দিকে তাকাবেন না। আর একটা হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানাস বাহা মিনকুম আমিনান ফি সিরবে মুআফান ফি জাসাদে, যে ব্যক্তি সকাল করলো সকালবেলাতে উঠে সে নিরাপদ, কোন রকমের ভয় নেই, ভাবনা নেই, চিন্তা নেই, ঝগড়া নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, যুদ্ধ নেই, যেমন চলছে দেখেন দেশগুলোতে, এদেশে চলছে রাজনীতি নিয়ে, রাজনীতি নিয়ে চলছে, ওখানে বিভিন্ন জায়গাতে রাজনীতি নিয়ে কাটাকাটি চলছে, মারামারি চলছে, না নেই, একদম নিরাপদ, পশু পক্ষী যেগুলো হিংস্র জীবজন্তু ইত্যাদি জিন ভূত এসব কোন রকমের ভয় নেই। যে ব্যক্তি সকালবেলাতে এইরকম নিরাপদ অবস্থায় উপনীত হল, মুআফান ফি জাসাদিহ, আর তার শরীরটা সুস্থ থাকল, শরীরের মধ্যে কোন রোগ নেই, না ডায়াবেটিস আছে, আর না প্রেসার আছে, আর না কি বলে ওটাকে আপনার কোন রকমের অন্যরকম রোগ, সবসময় যেটা থাকে আর কি, কোন রোগ নেই, যদি শরীরে রোগ না থাকে সেই অবস্থাতে যখন সকাল করল, ওয়াইন্দাহু কুতু ইয়াউমিহি, আর তার ডেলিকার ডেলি প্রত্যেক দিনকার রুজি ঠিক মতো আছে, সচ্ছল অবস্থা, ওই যে বললাম খাবারের চিন্তা নেই, তাহলে সেই ব্যক্তি কি হবে, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাজাতি রিহা, যেন দুনিয়ার তমাম দুনিয়া তাকে জমা করে দেওয়া হয়েছে, আল্লাহ তার আর কিছু চাই না, সে দুনিয়ার রাজা, যে সে দুনিয়ার রাজা, সে নিরাপত্তা পেয়েছে, সচ্ছল রুজি পেয়েছে, তার শরীরে কোনো অসুখ নেই, রুজির কোনো টেনশন নেই, চিন্তা নেই, সে যেন দুনিয়ার রাজা হয়ে গেছে। এই জন্য সুখী হতে হলে আপনার অল্পে তুষ্ট হতে হবে, আপনার সাথে যা আছে, আপনার কাছে যা আছে, আপনার বাড়িতে যা আছে। অপরের দিকে তাকালে আপনি কিন্তু কষ্ট পাবেন। পাড়াগ্রামে বা এখনো শহরেও থাকতে পারে, অনেক শ্বশুর শাশুড়ি বইয়ের কাছ থেকে বেশি খিদমত চায়, তাই না? অনেক স্বামী তার স্ত্রীর কাছ থেকে বেশি অতিরিক্ত খিদমত চায়। যখন না পায় তখন কি হয়? কষ্ট হয়। অপর যখন আপনি বেশি আশা করবেন, সেই আশা পূর্ণ না হলে পরে আপনি কষ্ট পাবেন। এই জন্যই বলা হয়েছে বেশি আশা করো না, তাহলে কোনো দুঃখ পাবে না, কষ্ট পাবে না। এখন শাশুড়ি সে যদি মনে করে রাখে যে আমার ঘরে বউ আসবে, সেই বউ আমার পা টিপবে, আমার গায়ে পায়ে তেল দেবে, ঠিক আছে, তারপরে বউ এলো এমন যে আধুনিকা, বা এমন বউ এলো যে শহুরে, তারপরে সেই বউ তো শাশুড়িকে জিজ্ঞাসা করবে তো পায়ে তেল দেবে, দূরের কথা। এমন বউ, এমন শাশুড়ি, সে বউয়ের খিদমত না পেয়ে চর্চা করবে বউয়ের, তাই না? পারি প্রতিবেশীর কাছে, আত্মীয়র কাছে চর্চা করবে, এমন বউ আমার আমার দেখে না, আমাকে জিজ্ঞাসা করে না, আমার গায়ে পায়ে হাতও দেয় না, ইত্যাদি ইত্যাদি অতিরিক্ত আশা যদি করে। এবারে বউয়ের শাশুড়ির পায়ে পা তেল দেওয়া তো বউয়ের জন্য জরুরি না, ওয়াজিব না, কিন্তু আশা করে যদি বসে থাকেন যে হ্যাঁ বউ এমন হবে যে আমার পায়ে তেল দিয়ে দেবে, বা শাশুড়ির মনে কষ্ট হবে, শাশুড়ির মনে কষ্ট পাবে, সে হয়তো অনেকের কাছে গাইবে না, এরকম আশা করবেন না। অতিরিক্ত আশা করলেই যদি আপনি পান, না চাইতে পান, এরকম বউ কটা পাবেন? এরকম বউ আছে দুনিয়াতে যে শাশুড়ির খিদমত করে? সুতরাং অতিরিক্ত আশা করলে পরে নিজেকে কষ্টে মানে পড়ে যেতে ফেলতে হবে, নিজেকে কষ্টে ফেলবেন, যার ফলে আপনি দুঃখ পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজা হতে চাননি। ওহদ পাহাড়কে সোনায় পরিবর্তন করতে বলা হয়েছিল, বলেছিল করে দেবো, যাও, আল্লাহর নবী তা চাননি। মক্কাতে রাজা করতে চাওয়া হয়েছিল, আল্লাহর নবী তা চাননি। কি বলেছিলেন? আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন ফিদ দুনিয়া কোতা। আল্লাহ গো, আমি রাজা হতে চাই না, আমি প্রচুর ধন সম্পদের মালিক হতে চাই না, বরং আলে মুহাম্মাদের মুহাম্মাদের বংশের রুজিকে তুমি ঠিক মানে মাপে মাপ করে দাও প্রত্যেক দিন, যেন কি আমার রুজির টেনশন না থাকে। আল্লাহর নবী গরিবী থেকে, দরিদ্রতা থেকে পানাহ চাইতেন। হ্যাঁ, দরিদ্রতা ভালো না, আপনি সকালে খেলেন, দুপুরে কি খাবেন সেই টেনশন যদি মাথায় থাকে তো বিশাল ব্যাপার। এমন যেন না হয় যে লোকের কাছে হাত পাততে হয়, এমন যেন না হয় যে দরজায় দরজায় ভিক্ষা করে বেড়াতে হয়, তাতে লোকের লাথি খেয়ে বেড়াতে হয়, এমন না, এমন চাই না। আল্লাহ তুমি আমাকে রুজি দাও, কিন্তু এমনও রুজি নয় যে একদম প্রচুর, আমি রাজা হতে চাই না, আমার সচ্ছল রুজি আমাকে চাই, আল্লাহ তুমি আমাকে দাও। সচ্ছল রুজি থাকা মানুষের কাছে খুবই ভালো। অনেক মানুষের কাছে বাস্তব এই যে দুনিয়াটা কার, দুনিয়াটা কার, দুনিয়াটা কার, দুনিয়া টাকা। যদি জিজ্ঞাসা করা হয় দুনিয়া টাকা, দুনিয়া টাকা, যার টাকা আছে তারই দুনিয়া, তাই না? পকেটে পয়সা না থাকলে কিচ্ছু নেই, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না। তোমার কি মান, তোমার শাখা সোনার মান, মান থাকলে ধান, যার ধান নেই তার মান নেই, আপনারা জানেন, নিশ্চয়ই জানেন এসব কথাগুলো। তার কোনো কদর নেই, বাড়িতে কদর নেই, আত্মীয় স্বজনের কাছে কদর নেই, সমাজে কদর নেই, দুনিয়া নেই তার নেই। সুতরাং টাকা যার আছে দুনিয়া তার আছে, যার আছে টাকা তার সব পাপ ঢাকা, যার নাই টাকা তার সব কথাই ঢাকা। টাকা যখন কথা বলে সত্য নেয় তখন চুপ থাকে, সব কথা ফাঁকা, আসল কথা টাকা। সুতরাং যে ব্যক্তি বিশ্বাস করে যে অর্থই হল জীবনের সবকিছু, সে ব্যক্তি তা অর্জনের পথে সব কিছুই করতে পারে। যে ব্যক্তি মনে করে টাকাই হচ্ছে দুনিয়ার সবকিছু, তাহলে সেই ব্যক্তি সেই টাকা অর্জনের পিছনে অনেক কিছুই বা সব কিছুই করতে পারে। টাকাকে যে সবকিছু মনে করবে, সে টাকা কামাবার জন্য সবকিছু করতে পারে। তো হালাম হালাল যা করতে হয়, এমনকি মানুষ খুন পর্যন্ত করতে পারে, সমস্যা নেই। এমনকি টাকা কামানোর জন্য দিনও ত্যাগ করতে পারে। যদি বলা হয় তুমি এটা করো তোমাকে টাকা দেবো, অনেক মানুষ আছে দিন ত্যাগ করবে, তাই না? যেমন কাদিয়ানি হয়ে যাচ্ছে টাকার লোভে, যেমন অনেক মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে টাকার লোভে, দিন চেঞ্জ করছে। কেন? যেহেতু সে মনে করে টাকাই হচ্ছে সবকিছু, তাই সে টাকার জন্য সবকিছু করতে রাজি। আর সেই সময় সে ছেঁড়া কাঁথায় শুয়ে থাকে, লাখ টাকার স্বপ্ন দেখে, তখন তার স্বপ্ন সব বিশাল বিশাল স্বপ্ন দেখতে থাকে। জেনে রাখবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা যিবানি জায়ানি উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়াশরাফি লিদিনিহি। দুটো নেকড়ে বাঘকে যদি এক পাল বকরি বা ছাগলের মাঝে ছেড়ে দেওয়া হয় কিরকম ক্ষতি করবে? কেমন ক্ষতি হবে? মোটামুটি যটা পারে, তাই না? যটা পারে ছাগল ভেড়া ধরে হাঁ তো খাবেই, হাঁ তো হত্যা করবে, একটা খাবে একটা রাখবে। যতটা ক্ষতি না হয় তার থেকে বেশি ক্ষতি হয় যদি কোনো মানুষ মালের লোভ করে আর দিনের সম্মানের লোভ করে। হ্যাঁ, দিনের লোভ যদি মালের লোভ যদি মানুষের ভিতরে আসে তো তখন মানুষের কি হয়ে যায়? দিনের ক্ষতি হয়, মানুষের দিনের ক্ষতি হয়। আর দিনের ভিতরে মানুষের যে সম্মানের লোভ একটা, যে মানুষ আমাকে সম্মান করুক, আমাকে সালাম করুক, আমাকে, হ্যাঁ, মানুষের ভিতরে একটা যশ খ্যাতি সুনামের একটা লোভ থাকে, সেই লোভ যদি থাকে যে আমি বক্তৃতা করছি মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে সম্মান করবে, যদি এই শ্রেণীর লোভ থাকে তাহলে পরে বুঝতেই পারছেন আল্লাহর ওয়াস্তে যদি না হয়, মানুষের লোভে মানুষের কাছ থেকে সুনাম নেওয়ার জন্য যদি হয় তাহলে তাতে বেশি ক্ষতি হয়। যত ক্ষতি না হয় দুটো নেকড়ে বাঘকে ছাগলের পালের ভিতরে ছেড়ে দিলে, এই দুটো নেকড়ে বাঘের সাথে তুলনা করা হলো কাকে? মালের লোভ আর সম্মানের লোভকে। মানের লোভ যার থাকবে, সম্মানের লোভ যার থাকবে, তার ধ্বংস হয়ে যাবে, দিন ধ্বংস হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে শুধু আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করতে হবে, নচেত তার শিরিক হবে, তাই না? যদি আপনি কোনো কাজ করেন, দিনের কাজ যদি মানুষের জন্য করেন, সুনাম নেওয়ার জন্য করেন, এই যে অনেকে গিয়ে ভোজ করে, মায়ের মা মারা গেছে ভোজ করে, বাপ মারা গেছে ভোজ করে, বিশাল 7টা 8টা গরু জবাই করে বিশাল 2-4টা গ্রাম খাইয়ে দিল, কি জন্য খাওয়ালো? দুর্নাম থেকে বাঁচার জন্য, না হয় সুনাম নেওয়ার জন্য। বেটা ছিল সৌদি আরব থেকে এসে বাপের নামে খাওয়ালো, বাবু খাওয়ান যা খাওয়ালো, আর আপনার মনে তখন মনের বেলুনটা ফুলে এই বিশাল হয়ে গেছে, তখন ফুললো বলে সামান্য ছুঁচে করে আঘাত করলেই বাস্ট হয়ে যাবে। এমন যদি মনের ভিতরটা হয় তাহলে জেনে রাখবেন আপনার ওই এত ভোজ এত খাওয়ান দেওয়ার কোন লাভ হবে না, হবে না। এত খাদ্য এত খাবার আপনি যে লোকদেরকে খাওয়ালেন এক পয়সা লাভ হবে না, উল্টে কি হবে? সেটি খাবে। নামাজ পড়ছেন মানুষকে দেখানোর জন্য, যদি হজ করেন মানুষকে দেখানোর জন্য, নাম নেওয়ার জন্য আমাকে হাজি বলবে, তাহলে কি হবে? কোন লাভ হবে? কোন লাভ হবে না। সুতরাং বুঝতেই পারছেন নেকড়ে বাঘের থেকেও বেশি খতরনাক, বেশি ভয়ানক এই দুটি লোভ, সেটা হচ্ছে মালের লোভ এবং সম্মানের লোভ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ কাল, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাল মালা লিইকামিস সালা ওয়া ইতাইয যাকাত, আমি মাল অবতীর্ণ করেছি নামাজ কায়েম করার জন্য আর যাকাত প্রদান করার জন্য। দেখছেন, তাহলে দুনিয়া কিসের জন্য? আখেরাতের জন্য। দুনিয়া হলো মাজরা, এতে আপনি জেরাত করুন, বয়ে যান, রুইয়ে যান, চাষ করে যান, সেই ফসল কোথায় লুটবেন, কোথায় কাটবেন, কোথায় তুলবেন? আখেরাতের খামারে। আমি মাল অবতীর্ণ করেছি, টাকা পয়সা সোনা চাঁদি আমি পাঠিয়েছি, এই টাকা পাঠিয়েছি। দেখুন আনজালনাল মাল, এখানে একটা কথা আছে, আনজালনা, আমি নাজেল করেছি। নাজেল মানে কি? কোন জিনিসকে ওপর থেকে নিচে ফেলা। ইন্না আনজালনাল কোরআন, কোরআন অবতীর্ণ করেছি, অবতীর্ণ করা মানে কি? নামানো। আমি আকাশ থেকে কোরআন অবতীর্ণ করেছি, কোথায়? দুনিয়াতে, তাই না? তো মাল অবতীর্ণ করেছি মানে কি? এরকমই লোহা অবতীর্ণ করেছি, কোরআনে আছে আনজালনাল হাদিদ, লোহা অবতীর্ণ করেছি, অবতীর্ণ করার মানে কি? তাহলে কি মাল ধন টাকা পয়সায় লোহা কি অন্য জায়গায় ছিল, আল্লাহ তাআলা দুনিয়াতে নামিয়েছেন? এই কথা বিজ্ঞানীরা আজকাল স্বীকার করছে, বলছে বলছে যে এখানে ধন সম্পদ কি বলে, এখানে যে খনিজ পদার্থ এটা কিন্তু, এমনকি পানিটাও দুনিয়াতে ছিল না, পানিও অন্য জায়গা থেকে এসে দুনিয়াতে এসছে। আল্লাহ তাআলা এই কদিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে, মঙ্গল গ্রহে, মঙ্গল গ্রহ থেকে এমন জিনিস এসছে যেটা প্রাণীর প্রাণ সঞ্চার করেছে দুনিয়ার বুকে। এই দুনিয়া যখন জ্বলছিল, আগুন আগুন রূপে চলছিল, কত কয়েক বলছে কোটি কোটি বছর জ্বলছিল, আগুন জ্বলছিল, এখন পর্যন্ত আগুন আছে, তাই না, পৃথিবীর ভিতরে। তারপরে আল্লাহ তাআলা দৃষ্টি বর্ষণ করেন, পানি পাঠান, পানি আকাশ থেকে বর্ষণ করেন, আকাশ থেকে মানে কোন গ্রহে ছিল কি, আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন বৃষ্টির পর বৃষ্টি, সেই রকমই লোহা পাঠিয়েছেন, সেই রকমই সোনা পাঠিয়েছেন, অন্যান্য খনিজ সম্পদ সব পাঠিয়েছেন অন্য গ্রহ থেকে বা অন্য জায়গা থেকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, সেটাই বর্তমান যুগে আমরা বুঝতে পাচ্ছি। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন, যে আমি মাল অবতীর্ণ করেছি নামাজ কায়েম করার জন্য, যাকাত প্রদান করার জন্য। মাল শুধু তুমি নিজে ভোগ করবে তা না, পুঁজিপতিদের মাল না, মাল হচ্ছে মুসলমানদের। যে মাল সে নিজে একা ভোগ করবে না, বরং সেই মাল ভোগ করার সাথে সাথে অপরকেও ভোগ করাবে, তাই না? সুখ এমন জিনিস যে একা একই ভোগ করলে পরে সেই সুখের তৃপ্তি পাওয়া যায় না। সেই সুখকে যদি অপরকে ভাগ দেওয়া হয়, সেই সুখকে যদি ভাগ করে নেওয়া হয়, দেওয়া হয়, তাহলে সেই সুখের আমেজ, সুখের তৃপ্তি আরো বৃদ্ধি হয়। সুখ এমন জিনিস, কেবল মুসলমান মাল খাবে, ধন খাবে তা না, তার যে হক আছে হক আদায় করতে হবে। তাতে কি একশয়ে কত? একশতে আড়াই টাকা, একশতে আড়াই টাকা তুমি অপরকে দাও। তুমি একা খেও না, মাল জমা করো, কিন্তু একদম জমা রেখো না, পুঁজিপতির মধ্যে তুমি বেরিয়ে করবে না তা নয়, তোমাকে শয়ে আড়াই টাকা, হাজারে ২৫ টাকা, লাখে আড়াই হাজার টাকা তোমাকে দিতে হবে। এটা আল্লাহর হক, এটা হচ্ছে গরিবদের হক, তাদের প্রাপ্য তাদেরকে দিয়ে দাও। আমি অবতীর্ণ করেছি মাল আর নামাজ কায়েম করার জন্য, আর যাকাত প্রদান করার জন্য। আমার মাল খাও, আমার জন্য নামাজ পড়ো, আমার মাল খাবে আর আমাকে ভুলে থাকবে তা হবে না। মাল আমার, রুজি আমি দিচ্ছি, সুতরাং আমার রুজি খাও এবং আমাকে স্মরণ করো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তারপর বলছেন, ওয়ালাউ কানা লিবনি আদম ওয়াদিন লা হাব্বা ইয়াকুনা লাহু সানিন, যদি আদম সন্তানের এক ওয়াদি পরিমাণ, ওয়াদি তো কাকে বলে জানার পাড়ায় না, কাকে বলে ওয়াদি? দুই পাহাড়ের মাঝখানে যে জায়গাটা নিচু থাকে, এদিকে পানি গড়িয়ে যায়, ওয়াদি বলা হয়, উপত্যকা বলা হয়। বলছেন যদি আদম সন্তানের এই উপত্যকা পরিমাণ মাল থাকে, পরিপূর্ণ মাল থাকে, তাহলে সে আরেক ওয়াদি চাইবে, যেন দ্বিতীয় ওয়াদি তার জন্য কি হয়, মাল হয়। এই জন্য দেখেন বড় কোটিপতিরা, কোটিপতিরা সবসময় কি, সবসময় চিন্তায় থাকে, ধান্দায় থাকে, যে এক কোটি আছে, দু কোটি কবে হবে, এমনিতে ৯৯ আছে, ১০০ কবে হবে, সবারই মনে থাকে, তাই না? কিন্তু কোটিপতি তাদের যদি তার সারা জীবন বসে খায়, তার সাত পুরুষ বসে খাবে, তবুও সে আরো কোটি, আরো কোটি, আরো বিলিয়ন, আরো বিলিয়ার্ড ডলার তারা কামাতে চায় এবং মাল জমা করতে থাকে, জমা করতে থাকে। এক ওয়াদি থাকলে আরেক ওয়াদি, আর যদি দুই ওয়াদি থাকে তো তৃতীয় ওয়াদি, তৃতীয় উপত্যকা যেন তার পূর্ণ হয়, সেটাও তার চাইবে, সে চাইবে। আর আসলে ওয়ালা ইয়ামলা উজাউফ ইবনে আদম, ওয়ালা ইয়ামলা উজাউফা ইবনে আদম ইল্লা তুরাব, আসলে আদম সন্তানের পেট মাটি ছাড়া কিছুতেই ভরতে পারবে না, পেট কোনোদিন পূর্ণ হবে না, মাটি ভরে দাও তাহলে ঠিক হয়ে যাবে, কোনোদিন তার লোভ, কোনোদিন তার তৃপ্তি শেষ হবে না, শেষ করবে কে, মাটি। সুম্মায়া তুবুল্লাহু আলা মান তাব, যে তৌবা করে আল্লাহ তার তৌবা গ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইন্না হাযাল মাল খাদরুন হালু, এই মাল হচ্ছে সবুজ শস্য, যেমন সবুজ হয়, সবুজ সজীব মাল দেখেই সবুজ, আর যদি সজীব ঘাস থাকে তো ছাগলের আর গরুর যারা ঘাস খোর তাদের দেখে কেমন মনে হয়, যদি গরু বাঁধা থাকে, ছাগল বাঁধা থাকে, তবু সেই বান, সেই বাঁধা দড়ি রশি ছিঁড়ে নিয়ে গিয়ে কিংবা টান দিয়ে সেই সবুজ লোকলোকে ঘাস খেতে চায়, ফসল খেতে চায়, ঠিক মালও সেই রকম। মানুষ যখন মাল দেখে তখন সেইটাকে নেওয়ার জন্য আপনি দেখবেন তার প্রতি কত কত কত সময়ে কত ভাবে লোভাতুর হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন কোন সময় যে রাস্তায় মনে করেন ১০০টা রিয়াল পড়ে আছে, মনটা কি ধক করে ওঠে রিয়ালটা নেওয়ার জন্য, তাই না? আবার দেখেছেন ওইতে ক্যান্ডিডেট আবার রিয়ালটা বেঁধে রেখে কেউ টানছে, তাই না? তবুও এদিক ওদিক তাকাচ্ছে না, রিয়ালটার পেছনেই ছুটছে, যে কেউ বেঁধে রেখেছে টানছে এটাও খেয়াল করছে না, ভাবছে হাওয়াতে উড়ে যাচ্ছে, তখন ধরার জন্য তার পেছনে পেছনে ছুটছে। আসলে পরীক্ষা করার জন্য অনেকে এইরকম করে, তারা ক্যামেরা করে, ক্যামেরাবদ্ধ করে। মানুষের লোভ, মানুষের লোভ কত রকম ভাবে, শুধু ডলারের জন্য কত রকম করতে সে রাজি হয়, এইভাবে সে মাল কামায়। মাল হচ্ছে সবুজ সজীব জিনিসের মতো, ফামা নাখাজা হুবি হাক্কিহি বুরিকালাহু ফি, যে হক মতো ঠিক নিজের যতটুকু হক অধিকার, সে অধিকার মতো যদি গ্রহণ করে তাতে তার বরকত দেওয়া হয়। ওমা নাখাজা হুবি ইসরাফে নাফসিন, আর যদি কেউ লোভের সাথে গ্রহণ করতে চায়, লাম ইবারাকলাহু ফিহি, তার মালে তার বরকত দেওয়া হয় না। ওয়া কানা কাল্লাযী ইয়াকুল ওয়া লা ইয়াশবা, সেই ব্যক্তির মতো হয়ে যায় যে খায় কিন্তু তৃপ্ত হয় না, খায় কিন্তু খিদে মরে না, সে খেতে থাকে খিদে মরে না। ওয়াল্লিয়াদুল উলিয়া খাইরু মিনাল ওয়াদিয়াতিস সুফলা, আর উপর হস্ত থেকে চিত হস্ত থেকে উপর হস্ত হচ্ছে বেশি উত্তম। তার মানে উপর হয় দেখুন চিত হস্ত কোনটা, এইটা যে গ্রহণ করে চায় এটা হচ্ছে চিত হস্ত, আর উপর হস্ত উপর করে দিয়েছে দাতা যে হাত সেই হাত, এই হাত থেকে উত্তম। সুতরাং সবসময় চেষ্টা করব যে আমাদের হাত যেন উপর হাত হয়, উপর হাত হয়, এই চিত হাত যেন না হয়, কোন সময় যেন মানুষের কাছে হাত পাত্তা না হয়, সবসময় যেন মানুষকে দিতে পারি এই মন সবসময় রাখতে হবে। তাহলে এই একথা উদ্বুদ্ধ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উপর হস্ত যেটা সেটা চিত হস্ত থেকে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন মান হুমানি লা ইয়াসবাআন তালিবু ইলমিন ওয়া তালিবু দুনিয়া, দুজন লোভী এমন আছে যে কোন সময়ে তৃপ্ত হয় না, এক হচ্ছে ইলমের ইলম লোভী, ইলম তলব করে যারা, আর দু নম্বর হচ্ছে দুনিয়া লোভী, যে দুনিয়া তলব করে বেড়ায়। দুটো লোভের কথা বলা হয়েছে, একটা জায়েজ আর একটা না জায়েজ। লোভ থাকা ভালো তাই না? একটু আগে শুনলেন যে উপর দিকে তাকানো ঠিক না, কিন্তু উপর দিকে তাকানো ঠিক কোন সময়ে, দিনের ক্ষেত্রে। দিনের ক্ষেত্রে তখন ভাবলে হবে না, ইস ও এত বড় পরেশগার, এত বড় আলেম, দরকার কি অমুক তো ছোট, ওর মতো হলেই তো হবে না, তখন ওপর দিকে তাকাতে হবে। দিনের ক্ষেত্রে অপর দিকে তাকাও, আর দুনিয়ার ক্ষেত্রে তখন তুমি বলো যে আমার থেকে গরিব বহু আছে তো আমি তো মাশাআল্লাহ ভালো আছি, কিন্তু না, দিনের ক্ষেত্রে যে অমুক পরেশগার আমি তার থেকে ভালো পরেশগার হব, অমুক আলেম আমি তার থেকে বড় আলেম হব। এইরকম দুনিয়ার যে লোভ করবে তার লোভ কোনদিন মিটবে না, তার আশা কোনদিন মিটবে না। আর এইভাবে এলেন তলব করতে করতে এলেন তলব, যতই শিখি ততই মনে হয় কিছুই জানি না, যতই পড়ি ততই মনে হয় কিছুই জানি না, এত শিক্ষা এত আছে, এত পড়ার জিনিস আছে দরিয়া, সে দরিয়া যত আপনি শুনবেন যত আপনি শিখবেন তো মনে হয় কিছুই শিখি না। ওই যে একজন কাল বলছিলেন না যে হুজুর অনেক কথাই শুনি কিন্তু মনে থাকে না, মুশকিল হচ্ছে কি মনে না থাকা, আফাতুল ইলমান নিসিয়ান বলা হয় আরবিতে, যে ইলমের বা জ্ঞানের আপদ হল ভুলে যাওয়া। তা সত্যি ভুলে গেলে কোনো লাভ নেই, আপনি শুনছেন এই কান্দে শুনলেন ও কান্দে বেরিয়ে গেল, মসজিদে শুনলেন বাইরে গিয়ে সব ভুলে গেছে, তাতে কোনো লাভ নেই। কিন্তু যদি আপনি মনে করেন যে আমি এটাকে রাখবো, হিফজ করব, এটা মনে রাখতে হবে, যে কথাগুলো শুনছি সেগুলো মনে রাখতে হবে, এগুলো আমরা কাজে দেবে দুনিয়াতে এবং আখেরাতে কাজে দেবে বলে যদি আপনি মনে রাখেন তাহলে নিশ্চয়ই আপনার থাকবে, তখন আপনার লোভ বাড়বে। দেখবেন এমনও মানুষ আছে সে একটা জলসা বাদ দেয় না, কোথায় শুনছি যে অমুক হুজুর জলসা করতে সেখানে শুনছি, কেন শুনবে, যে সেখান থেকে আমি কিছু শিখব। তবে কিছু মানুষ আছে অবশ্য যারা শুধুমাত্র আওয়াজে যায়, অমুক বক্তা আসছে আর ভালি হাসি আর কান্নার কথা বলে চল শুনতে যায়, হাসি কান্নার জন্য না, বক্তৃতা ভালো লাগবে সেই শোনার জন্য না, বরং আমি তার কাছ থেকে কি শিখব, তার বক্তৃতা যদিও তার কথাতে কোনো মজা নেই, কোনো স্বাদ নেই, কোনো তৃপ্তি নেই, কোনো রহস্য নেই, আমি সে যে কথাগুলো বলছে সেই কথাগুলো আমি শিখব, ক্যাচ করব, মনে রাখব, তাহলে দেখবেন সে উপকৃত হবে। আর যে মজা নেওয়ার জন্য ওই যে হাসি হাসবে কান্দবে তারপরে হাসি কান্নার মধ্যেই শেষ, যখন সে বেরিয়ে যাবে তার মনের ভেতরে কিছুই নেই, না তাতে কোনো উপকৃত উপকার হবে না। এমন ইলম শিক্ষার জন্য আসে, শিখা আসলে ইলম শিক্ষার জন্য নয় তো, ইলম যখন সে শিখবে তখন তার ভিতরে লোভ তৈরি হবে যে আরো শিখবো আরো শিখবো আরো শিখবো, মনে হবে আমি সবার থেকে বড় হব, সবার থেকে ভালো হব, এখানে কেউ উত্তর দিতে পারছে না আমি উত্তর দিতে পারবো, এই ধরনের ভিতরে মোসাবাকা যাকে বলে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হবে, তবেই সে এই জিনিসটা লাভ করতে পারবে। আর তালেবে ইলম যে তালেবে ইলম যাকে বলে যে ইলম অনুসন্ধান করে সে কোনোদিন তৃপ্ত হয় না, যতই সে ইলম শিক্ষা করে যতই সে জানে ততই মনে হয়, ততই অজ্ঞানতাকে আবিষ্কার করে, মনে হয় যেন আমি কিছুই জানি না। মানুষ যে ধন ভালোবাসে সে কথা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলে দিয়েছেন তার কোরআন কারিমে বিভিন্ন স্থানে, এক স্থানে তিনি বলছেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা ধনসম্পদকে প্রাণ ভরে ভালোবাসো। এটা কে বলছেন? আল্লাহ বলছেন, সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে দিয়েছেন, আর সৃষ্টি করে দিয়েছেন বলেই মানুষের প্রকৃতি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা প্রাণ ভরে মালকে ভালোবাসো। আর এক জায়গায় বলছেন ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, আর সে ধন সম্পদের আসক্তিতে বড় কঠিন ভাবে সে মালকে ভালোবাসে। মালের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রকৃতিতে ভরে দেওয়া হয়েছে, সুতরাং ধনলোভের কোন সীমা নেই, যত হয় তত বেশি পেতে আকাঙ্ক্ষী হয় মন, যার যত আছে সে তত আরো চায়, সদুপায়ে না পেলে অসৎ উপায়েও পেতে পিছপা হয় না, এ জগতে হয় সেই বেশি চায় আছে যার ভুড়ি ভুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, সব সময় সে চুরি করেও নিজের মাল বাড়াতে চায়। কিন্তু ধনলোভ অবশ্যই ভালো না, ধনলোভ মানব মনে অশান্তি আনে, ধনলোভে কোন প্রকার মঙ্গল নেই। কথিত আছে যে হযরত ঈসা আলাইহিস সালাম, এটা হাদিস না, কথিত আছে হযরত ঈসা আলাইহিস সালামকে ধন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন মাল ধনে কোনো মঙ্গল নেই। বলা হলো তা কেন হে আল্লাহর নবী? বললেন কারণ হারাম ছাড়া মাল হয় না, ঠিক না, হারাম ছাড়া মাল হয়। দেখবেন যে বিশাল ধনী হয়ে গেছে, হঠাৎ বড় লোক হয়েছে, নিশ্চয়ই তার ভিতরে কি আছে, হারামের দ্বন্দ্ব আছে। তো সবসময় হবে জরুরি না, এটা তো সবসময় না, কিন্তু আল্লাহর নবী বললেন অধিকাংশ ক্ষেত্রে হারাম ছাড়া ধন হয় না। বলা হলো যদি হালাল হয়, যদি কেউ হালাল উপায়ে এত বড় লোক হতে পারে, বললেন তার হক বা জাকাত আদায় হয় না, সে ঠিকভাবে জাকাত আদায় করে না। বলা হলো যদি তার হক আদায় করা হয়, যদি জাকাতও ঠিক মতো বের করে দেয়, বললেন মালদার অহংকার থেকে বাঁচতে পারে না, যে ধনী হবে তার ভেতরে অহংকার আসবে। তো বলা হলো যদি বাঁচতে পারে, ঠিক আছে, সে জাকাতও দিল, বড় লোক হলো এবং অহংকার থেকে বাঁচলো। আল্লাহর নবী বললেন কিন্তু আল্লাহর জিকির থেকে বিরত রাখে, মাল আল্লাহর জিকির থেকে বিরত রাখে, মাল ধরেন হিসাব মালের এইটাই নানা রকম আল্লাহর জিকির থেকে বিরত রাখে। বলা হলো হে আল্লাহর নবী যদি তা না রাখে, যদি আল্লাহর জিকির থেকেও বিরত না রাখে, বললেন কিছু না হলেও কেয়ামতে মালদারের হিসাব লম্বা হবে। কত বছর আগে? 500 বছর লম্বা হবে, ধনীর থেকে গরিবের থেকে তার হিসাব 500 বছর লম্বা হবে। রাজার রাজকোষ থাকে, কিন্তু রাজ মুকুট রাজাকে তার মাথা ব্যথা থেকে মুক্তি দিতে পারে না। পারে কি না? অসম্ভব। আসলে ধন মালই বড় কথা নয়, তার থেকে বড় কথা হলো মনের সুখ ও সুস্বাস্থ্য, সুখের চেয়ে স্বস্তি ভালো। এই জন্যই জ্ঞানীরা অর্থ ব্যয় করে স্বাস্থ্য আনয়ন করেন, আর আহাম্মকরা স্বাস্থ্য ক্ষয় করে অর্থ উপার্জন করে। উল্টো, আমার টাকা যাক কিন্তু আমি যেন সুস্থ থাকি, আর আহাম্মক যারা তারা আমার শরীর যাক, আমার যেন টাকা হয়, টাকা আসে। উল্টো। ডক্টর মুস্তফা সিবাই একজন মিসর আলেম, তিনি বলেন যার জীবন অপেক্ষা তার মাল ধন অধিক প্রাধান্যযোগ্য সে একজন আহাম্মক, যে শরীর থেকে মালকে বড় মনে করে সে একজন আহাম্মক, আর যার মান সম্মান অপেক্ষা তার মাল ধন অধিক প্রাধান্যযোগ্য সে একজন নিকৃষ্ট, যে সম্মান দেখে না, সম্মানে কি হবে, আমার মাল চাই। এই জন্য দেখবেন অসম্মান করে, মানে হারাম উপায়ে হারাম ব্যবসা করে, এমনকি দেহ ব্যবসা করে সে মাল কামাচ্ছে, তার সম্মানের দরকার নেই। সম্মান নিয়ে কি করবো, আবার কি চাই, আমার ধন চাই, আমাকে সম্মান দেবে, এই কাজটা করে তোমাকে সম্মান দেবে না, বলছে আমার সম্মানের দরকার নেই, আমার কি চাই, টাকা চাই। সম্মান বিক্রি করে নিজের মান ইজ্জত, নিজের খ্যাতি যশ বিক্রি করে মাল উপার্জন তার কাছে প্রাধান্যযোগ্য, জানবে সে একজন নিকৃষ্ট লোক, যার জাতি ও দেশ অপেক্ষা তার মাল ধন অধিক প্রাধান্যযোগ্য সে একজন সমাজ বিরোধী, যে জাতিকে ঠগিয়ে দেশকে ঠগিয়ে মাল ধন কামাচ্ছে সে একজন কি, সমাজ বিরোধী। আর যার ধর্ম অপেক্ষা তার মাল ধন অধিক প্রাধান্যযোগ্য, যে দিন বিক্রি করে মাল চায় কিংবা দিনকে প্রাধান্য না দিয়ে মালকে প্রাধান্য দেয়, সে একজন এমন লোক যার হৃদয়কে আকৃষ্ট করার জন্য যাকাত দেওয়া যাবে। তার মানে কি, তার মানে কি বলতে চাচ্ছেন, সে একজন এমন লোক যার হৃদয়কে আকৃষ্ট করার জন্য যাকাত দেওয়া যাবে, তার মানে কি, মুসলিম একদম ইসলাম থেকে খারিজ করে দিলেন, যা যে দিন বিক্রি করে, দিন বিক্রি করে যে ধন উপার্জন করে সে কাফের, তার হৃদয়কে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যাকাত দেওয়া যাবে। সুতরাং এই সব শ্রেণীর মানুষ দুনিয়ার বুকে আছে বলেই তিনি এই কথাগুলো বলেছেন। আর কোন মানুষের জন্য দুটি হাতে একসাথে তিনটে ফুটবল রাখা সম্ভব? দু হাতে দুটো রাখা যাবে। তদনুরূপ একটি মানুষের ভিতরে সুস্বাস্থ্য, ধন ও মানসিক শান্তি একসঙ্গে থাকতে পারে না। ধনলোভী ধনী লোকের ধন তার স্বাস্থ্যের পক্ষে বড় শত্রু, অথচ ভালো স্বাস্থ্যের চেয়ে সম্পদ বেশি মূল্যবান নয়। প্রয়োজনে অতিরিক্ত অর্থ কোন মানুষের মঙ্গল আনতে পারে না, যতটুকু দরকার ততটুকুই ভালো, বেশি বেশি অর্থ মানুষের মঙ্গল আনতে পারে না। অর্থ হল উত্তম ভৃত্য চাকর, কিন্তু অর্থ হল নষ্টকারী প্রভু। অনেক সময় অর্থই অনর্থের মূল, তাই না? অর্থই অনর্থের মূল হয়, আবার ওই অর্থই অনেক সময় বিপদ ডেকে আনে, অবশ্য অর্থই আবার বিপদ থেকে বাঁচাতে পারে। অনেক সময় অতি লোভে তাঁতি ডোবে, ধনমালের রক্ষণাবেক্ষণ মনে দুশ্চিন্তা সৃষ্টি করে, আর এজন্যই একজন দরিদ্র লোক, গরিব লোক যত বেশি নিশ্চিন্ত, একজন রাজা তত বেশি উদ্বিগ্ন। অতএব ধনী হয়ে ভয়ে ভয়ে বাস করার চেয়ে গরিব হয়ে নিরাপত্তায় বাস করা উত্তম। একজন বলছে আমার ঘুম হয় না, আর একজন চাষি সারাদিন কাজ করছে, এসে সকালবেলাতে আসছে, সন্ধ্যাবেলাতে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়ছে, তার আর খবরই নেই। কিন্তু একজন ধনী মানুষ, তার ঘুম হয় না, শুয়েও ঘুম আসে না, রাত হয়ে রাত বারোটা একটা বিছানায় শুয়ে পাশ ওপাশ করছে, সে দিনে মেহনত করেনি, সুতরাং রাত্রে ঘুম আসবে কিসে? তাছাড়া তার টেনশন আছে, আরে গরিব মানুষের টেনশন নেই, আবার কাল গিয়ে খেতে খাটবে, টাকা আনবে, চাল আনবে, রুজি আনবে, খাবে, খারাপ ঘুমিয়ে যাবে, নিশ্চিন্ত মন, টেনশন নেই। টেনশন নিয়ে রাজা বা ধনী মানুষ সে নিজের ক্ষতি করে। মন্দ সঞ্চার ও সঞ্চয়কারী লোভ ছয়টি, বিষয়শক্তি, বিষয়শক্তি মানে টাকার লোভ, নেতৃত্ব লোভ, আমি নেতা হব, লোকে আমাকে নেতা বলবে, তাই না? গা না মানে আপনি মোড়ল, গায়ে না মানলো আমাকে ভোট দাও। আজকাল তো নেতৃত্ব চেয়ে নেওয়া হয়, এত নেতৃত্ব চেয়ে নেওয়া হারাম ইসলাম। যখন দেখবেন যে হ্যাঁ একজন অসৎ লোক নেতা হচ্ছে, তাহলে আপনি নেতৃত্ব চাইতে পারেন। এমনও হতে পারে পরিস্থিতি ইউসুফ আলাহ ইসলামের মতো, ইউসুফ আলাহ ইসলাম নেতৃত্ব চেয়ে নিয়েছেন যে আমাকে কি করা হোক, আমাকে ভূসম্পত্তির মানে দায়িত্ব দেওয়া হোক, আমাকে কৃষি মন্ত্রী বানানো হোক, চেয়ে নিয়েছিলেন। কেন? তিনি জানছেন যে আমি যা জানি, যেহেতু উনি আল্লাহর নবী। কিন্তু আপনি যদি এরকম হন তবে না নেতৃত্ব চাওয়া বলতে হবে। তাছাড়া কেন কেন আপনি নেতৃত্ব চান? আসলে দুনিয়াদারির জন্য কিংবা নাম নেওয়ার জন্য, যশ নেওয়ার জন্য, কর্তৃত্ব নেওয়ার জন্য, দাদাগিরি করার জন্য মানুষ নেতৃত্ব চেয়ে নেয়। নেতৃত্ব লোভ, যশ লোভ, পারে সম্মানের লোভ, উদর পরায়ণতা, খাবার লোভ, সবসময় খেয়ে চব্য চৈশ্য লেজ্য পেয়ে যত রকমের খাবার আছে খাবেন, বসলেন মাশাআল্লাহ খেয়ে গেলেন, চেটে গেলেন সব একসঙ্গে, আটটা সাতটা দশটা ডিম মাশাআল্লাহ খানে ওয়ালা, যত নাম হয় তত বেশি খায়। উদর পরায়ণতা, পেটের পূজারী, নিদ্রা বিলাসিতা, বেশিরভাগ সময় ঘুমিয়ে আছে, সব সময় ঘুমি, কাজ নেই ঘুমি, অলসতা, দিবানিদ্রা মানে দিনের বেলা তো ঘুমিয়ে থাকে, আরাম প্রিয়তা, অতিরিক্ত ধন সম্পদ মানুষের জন্য মন্দ বই কিছু নয়। ধনে আনে অহংকার, আর অহংকার আনে পতন, কারণ তার প্রকৃষ্ট প্রমাণ। অহংকার কে করেছিল? কারণ, কারণের প্রচুর ধন হয়েছিল, তাই না? কারণের ধন দেখে লোকেরা বলেছিল না, ইয়া লাইতালানা মিসলা মা উতিয়া কারণ, ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, কারণ দেখ কত ভাগ্যবান, হাই আফসোস, হাই কপাল, যদি আমাদেরও ওর মতো ধন হতো। ওয়াকালা আল্লাযিনা উতুল ইলমি ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুম খায়রুন, সওয়াবুল্লাহি খায়রুন, যারা আহলে ইলম, যাদের মধ্যে জ্ঞান আছে, যারা আলেম মানুষ, তারা বলে এই ধ্বংস হোক তোমাদের, আল্লাহর সওয়াব, আল্লাহর কাছে যে ধন আছে, আল্লাহর কাছে যে সওয়াব ও নেকি আছে, সেটাই হচ্ছে কারণের ধন থেকেও বেশি উত্তম। সুতরাং যার যেমন জ্ঞান সে সেরকম বলে, কারণ শেষকালে কি হয়েছিল, ফাখুসিফা বিহি অবেদার ইহিল্লাহ, শেষকালে তার অহংকারের কারণে যখন বলে ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, আমি তো নিজের জ্ঞান বলে করেছি, আমি নিজের জ্ঞান বলে এত ধন সম্পদ করেছি, আল্লাহকে ভুলে গিয়ে যখন অহংকার প্রদর্শন করলো, সুন্দর সাজসজ্জা করে একজন জাঁকজমকের সঙ্গে যখন বেরিয়ে গেল, আল্লাহ তাআলা তাকে কি করলেন, ধসিয়ে দিলেন। ধন মাল মানুষের জন্য ফিতনা, ধন মাল মানুষের মাঝে ফিতনা ও যুদ্ধ সৃষ্টি করে, মানুষের মাঝে ফিতনা। আপনারা জানেন দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, ধন দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন, ধন না দিয়েও মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, দরিদ্রতা দিয়ে। তারপরে যখন আল্লাহ তাআলা মানুষকে প্রথম মাল ইনসান হয়ে যা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান, যখন তাকে ধন মাল দিয়ে মাশাআল্লাহ, তখন সে আল্লাহর প্রশংসা করে, অনেকে করে না। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান, আর যখন তাকে পরীক্ষা করে এবং রুজি তা সংকীর্ণ করে দেয়, রুজি দেয় না, ঠিকমতো খেতে পায় না, তখন সে বলে আল্লাহ আমাকে আমাকে অসম্মান করলো, আল্লাহ আমাকে লাঞ্ছিত করলো, আল্লাহ আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে মানুষ, মানুষ অভিযোগকারী। সুতরাং ধন মাল হচ্ছে মানুষের জন্য ফিতনা, আর এ হচ্ছে যুদ্ধ, মানুষের মাঝে যুদ্ধ সৃষ্টিকারী। এক ব্যক্তির সাথে অপর ব্যক্তির, এক গোষ্ঠীর সাথে অপর গোষ্ঠী, এক দেশের সাথে অপর দেশের লড়াই যেসব কারণে সংঘটিত হয়, তার মধ্যে প্রধান কারণ হল ধন। নেপোলিয়ন বলেছিল, নেপোলিয়ন হ্যাঁ সেই বড় নেতা বলেছিল, যুদ্ধ হয় তিনটে কারণে, যুদ্ধ হয় কটা কারণে, তিনটে কারণে, কি কি? অর্থ, অর্থ আর অর্থ। যুদ্ধ হয় তিনটে কারণে, অর্থ, অর্থ আর অর্থ। শুধু ধন সম্পদের জন্য আপনার দেশ জয় করব, আপনার দেশ দখল করব, একটা ওসিলা নিয়ে একটা বাহানা নিয়ে আপনার দেশকে আমি করলাম কেন? তেলের লোভে, ওখানে তেল আছে, ওখানে সোনা আছে, ওখানে পেট্রোল আছে, ওখানে গ্যাস আছে, বাস আমি চাচ্ছি আমার মনের ভিতরে লোভ এসেছে, সেই দেশকে আগ্রাসন আগ্রাসিত করতে পারলে সেখানকার ধন সম্পদ। আজ ভারতের যে উপমহাদেশে কত ধন সম্পদ চলে গেল ব্রিটেনে, তাই না? আগ্রাসন আগ্রাসন করে সেখানকার ধন সম্পদ নিয়ে তারা নিজেদের দেশ সাজালো। এইভাবে অর্থ আর অর্থ আর অর্থ যুদ্ধ সৃষ্টি করে, আত্মীয় স্বজনের মাঝে বিচ্ছেদ ঘটার এই টাকা, টাকা তুমি দেখতে গোল তোমার মাঝেই গণ্ডগোল, টাকা তুমি যাচ্ছ কোথা, পীড়িত যথা আসবে কবে, বিচ্ছেদ যাবে। দেখেন, টাকাতেই প্রেম সৃষ্টি করে আর টাকাতেই প্রেম বিচ্ছেদ ঘটায়। আপনি দেখবেন যে একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করছে কি জন্য, বড় লোকের মেয়ে বলে, আবার একজন মেয়ে একজন ছেলেকে পছন্দ করছে কেন, তার টাকা পয়সা বেশি আছে বলে, তাই না? ওই যে বলে না রূপের কি বলে, রূপের নাগর গুণের সাগর যদি ধন পায়, আদর করে করি তারে বাপের জামাই। এক হচ্ছে তার দেখতে ভালো আর টাকা পয়সা আছে, হ্যাঁ, আর যদি ধন পায় তাহলে আদর করে করি তারে বাপের জামাই। বাপের জামাই মানে আমি নিজে তাকে বিয়ে করবো, কার কথা, এটা মেয়ের কথা। সুতরাং এই যে ধনের লোভ, ধনের জন্যই প্রেম ভালোবাসা সৃষ্টি হয়, আবার ধন না থাকার জন্যই প্রেম ভালোবাসা ডুবে যায়। আপনি কি বলে, শরীরার্ধ বলো যারে, শরীরার্ধ বলো যারে, সেই বনি তাই রে, সেই বনি তাই রে, নাগিনী বাঘিনী হয় যদি ধন নাই রে, যদি ধন নাই রে। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, তারপর আস্তে আস্তে আপনার টাকা নেই, তখন কি হবে? হ্যাঁ, আপনার স্ত্রীও আপনাকে ভালোবাসবেন, আপনার স্ত্রীও তখন আপনাকে ছেড়ে চলে যাবে। একটা ঘটনা আপনি বলছি, সেটা হচ্ছে সৌদি আরবের ঘটনা। একজন লেখক লিখেছেন যে মায়ের মাত্র একটা বেটা, সে মায়ের বড় আশা ছিল যে ছেলেকে বড় শিক্ষিত করব, সে চাকরি করবে, আমার সুখ হবে, ইত্যাদি ইত্যাদি। হলো তাই, শেষকালে সে একটা ভালো পোস্টে চাকরি পেল। তারপর সে তার বিয়ে, বিয়ে হলো এমন এক পরিবেশে যে মেয়ে হচ্ছে অহংকারী। আর এখানে আপনারা জানেন বেশিরভাগ বেশিরভাগ মেয়েদের বিয়ের পরে শ্বশুর শাশুড়ি চায় না, ফাঁকা বিল্ডিং পড়ে আছে যেখানে চারটা ফ্যামিলি বাস করা হবে, সেই বিল্ডিং এ বাপ একা বাস করছে, মা মারা গেছে, বাপ একা বাস করছে, পাশে ফ্ল্যাট ভাড়া করে নতুন বউ নিয়ে বাস করছে, আসে না নেই দেখেছে না পাড়া। এখানে শ্বশুর শাশুড়ি মোটেই চায় না। আমাদের দেশে এই রোগ এখনো আসেনি, এই ইসলামী দেশে এই রোগ এসে গেছে, আমাদের দেশে আসতেও দেরি নেই। এরা বলছে কি শ্বশুর শাশুড়ি খিদমত করা জরুরি না, তার মানে কি, এই যে বাপ একা এক বিল্ডিং এ বিশাল বিল্ডিং পড়ে আছে আর পাশে ফ্ল্যাট, আর পাশে বড় বিল্ডিং ফ্ল্যাট নিয়ে তারা স্বামী স্ত্রী সুখে সংসার করছে। এবারে ছেলে ভালো পোস্টে চাকরি পেল, বিয়ে করলো এক অহংকারীকে, মা বলল কি বলে, মেয়ে বলল, বউ বলল যে আমি তোমার মায়ের খিদমত করতে পারবো না, আমি ওসব বিড়িবিড়ি সহ্য করতে পারবো না, এটা করো না, এটা করো, সেটা করো, আমি ওকে নেই, আলাদা করে সংসার, আলাদা করে সংসার হয়ে গেল। এবারে শেষকালে খরচ, খরচ কে দেবে, মায়ের খরচ তো জোগাতে হবে, মায়ের খরচ দেয় না, মায়ের খরচ বইয়ের হাতে পড়ে গেল, যখন সে ছেলের যে কামাই করে সেটা বইয়ের হাতে পড়ে গেল, মায়ের খরচে বন্ধ হয়ে গেল। শেষকালে মা বাধ্য হলো লোকের জাকাত, তাই না, জাকাত, এখানে জাকাত খেতে হবে, এখানে তো বুঝতেই পারছেন জাকাত অফিস আছে, তাই না, মিসকিন অফিস আছে, সেখানে নাম লিখিয়ে এমন কি খাদেমা পর্যন্ত ওই জাকাত থেকে দিতে হয়। মা বাপ কি বলে, ছেলে মেয়ে দায়িত্ব নেয় না, মেয়ে তো নেবেই না, ছেলে তার দায়িত্ব নেয় না, বউ তাকে দেখে না, বাস মেয়ে জাকাত থেকে খেতে লাগলো, মেয়ে আলাদা হয়ে গেল, ছেলে তখন প্রচুর টাকা পয়সা কামাচ্ছে, হতে হতে হতে বেশ ভালোই চলছিল, হঠাৎ করে তার টাকা টান পড়তে লাগলো, কি একটা কারণে তার চাকরিটা চলে গেল, যখন চাকরি না অসুস্থ হয়ে গেল, অসুস্থ অসুখ হলো, অসুখ যখন হলো হাসপাতালে থাকলো, হাসপাতালে এত লম্বা তাকে থাকতে হলো যে তার চাকরিটাই ক্যান্সেল হয়ে গেল, তখন বউ আর হাসপাতালেও দেখা করতে গেল না। শেষকালে সেই বউ তালাক নিয়ে সে বাপের ঘরেতে, বাপের বাড়ি চলে গেল, আর যখন সে হাসপাতালে একা পড়ে আছে মায়ের কাছে খবর গেল, মা তখন সেই ছেলের কথা শুনে আর থাকতে পারল না, পুনরায় সে হাসপাতালে এসে ছেলের মাথায় হাত রেখে বলছে বাবা, তখন ছেলের চোখ দিয়ে পানি পড়ছে, মা বলে তাকে জড়িয়ে ধরছে, মা, বুঝতে পারছেন যে শরীরার্ধ বলো যারে, শরীরার্ধ মানে অর্ধাঙ্গিনী, আপনার বউ আপনার অর্ধাঙ্গিনী, আপনার অর্ধেক দেহ, কোন সময়ে যতক্ষণ টাকা আছে, কবিতায় বলছেন, শরীরার্ধ বলো যারে, সেই বনি তাই রে, সেই বনি তাই রে, নাগিনী বাগিনী হয় যদি ধন নাই রে, যদি ধন নাই রে। আসল হচ্ছে মা, মা হচ্ছে এমন এমন যে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, সবাই স্বার্থ, সবারই ভালোবাসার স্বার্থ আছে, কিন্তু মায়ের ভালোবাসাটা এমন যে সন্তানের প্রতি ভালোবাসাতে তার কোন প্রকার স্বার্থ থাকে না। সুতরাং এই অর্থ মানুষের মাঝে ভালোবাসা সৃষ্টি করে, তেমনি এই অর্থ মানুষের মাঝে কি সৃষ্টি করে? বিচ্ছেদ সৃষ্টি করে। কহিল, ভিক্ষার ঝুলি টাকার থলি রে, আমরা কুটুম্ব দোহে ভুলে কি গেলি রে, থলি বলে কুটুম্বিতা তুমিও ভুলিতে, আমার যা আছে গেলে তোমার ঝুলিতে। সেটা কি? তুমিও কুটুম্বিতা ভুলতে যদি আমার যা আছে তোমার ঝুলিতে গেলে। টাকার লোভ যারই মাঝে আছে তারই মনের মাঝে অশান্তি আছে, টাকার লালসা তাকে অন্ধ বধির করে তোলে, ফলে হারাম ও হারালে তমিজ সে করতে সক্ষম হয় না, আর তার জন্য সে হারাম খোরে পরিণত হয়ে বসে। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা মালের লোভে না পড়ি, সম্মানের লোভে না পড়ি, নচেত আমরা ওইভাবে লাঞ্ছিত হব যেভাবে বহু মানুষ লাঞ্ছিত হচ্ছে টাকা পয়সার লোভের জন্য, যে টাকা পয়সাকে সবকিছু মনে করে, সে তার জন্য সবকিছু করতে পারে, আর সেই জন্য সে খুন করতে পারে, সে চুরি ডাকাতি করতে পারে, সে মানুষকে অপহরণ করতে পারে, বরং সে দেশদ্রোহিতাও করতে পারে, ইত্যাদি ইত্যাদি। সেসব থেকে আল্লাহ তালা আমাদেরকে পানা দেন। আল্লাহ তালা তৌফিক চাই যেন আল্লাহ আমাদের রুজি কি হোক, হালাল রুজি হোক। আল্লাহ হাম্মদ ফিনা বে হালালিকান হারামিক ও আগ্নিনা বে ফাদলিকা আম্মান সিওয়াক। রাজা হতে চাই না, শুধু এক ছোট্ট আশা যেন আমাদের রুজি সচ্ছল হয়, কোন সময় যেন লোকের কাছে হাত পাততে না হয়, কোন সময়ে যেন আমরা অপরের কাছে লাঞ্ছিত হতে না হয় আমাদেরকে, এবং রুজির জন্য যেন কারো কাছে হাত পাততে না হয়। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।